الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد الج كتاب الأربعين النووية إمام نووي الكدين توت تشلم برد درس الحديث 33 عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال عبد الله بن عباس رضي الله عنهما رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شريف المفسر تعالى فرمى رسول الله صلى الله عليه وسلم فرمى يديه لو يعطى الناس بدعواهم لدعى رجال أموال قوم أموال قوم ودماءهم ما انشد دعوة ليري ما انشد خطى ليري زودي ادر مزي فنزت ولي ديازت ولي بوت منشي بوت منشر مال اند الله جان دعوة قدتو اينو لي بلا حق بوت اند الله منشر مال دي جان بوت زون حفلتو لفلتو ناش قدتو لكن البينة على المدعي واليمين على من أنكر. تيت الله النبي صلى الله عليه وسلم قاعدة بغيت الدخل لله هذا لكن زينك مدعي زينك الدعوة قدي فلانا طعيت يا فاير فلانا يا ري مجي آي بدل سائر فلانا يا زكاة فلاي فلانا يا غدلة فلاي فلانا يا ري خام قدر تيانو دي انتن خو ان دل زينك دعوة قدي تطوكي قدر بدي بو وتروار بينا قائم غراوديو بينا وانكي حجت صبوت صبوتينكي دولا مثلا زاغا هله ولا يقول دوله زاغيان جدا وغوت صبوت ده حكومه ده حبس نلايد دي يا تين لا زاغيان كن ده حبس ان الله سوي يا تو ان تطو غباسني دل دوا سچي غبا دي من ده مانوش مساتا نودين لا ان دل غبا كل تو قائم غرا خودی آتی کس نہیں آئیں دعو دعو گجی آ کوئی باری فاگل مجھے بکن ہوئی باری بکن زیادہ ہم کوئی ناکھاری ہو زانی دور تو دو گو بان اکن نوری اللہ صوبتان آنی نا فارے یہ تا مدی اکی گو دیبو خودو والی یمین علا من انکار او زادہ بود دعو گجی ایتا دا بسلو بو او ایتا خود نگاتی انسوی نے او ایتا سوی سوی خود دولے او ای خود دی انسوی یعنی ایتا دین خود دولے ایتا خود دی تیافت دین ہوئی آئی فلان تو تیافت এটা তো টিয়াফার টিয়াফার দিয়া সবুজ দিয়া বলিব খাবাস আসে না খাবাস গুজে দে ইলে গবা আসে না দোয়া ইমানদারি নাই এ নলে মানুষ বেকুন হয় বাদে আল্লাহ জানে আল্লাহ জানা দিয়া ইয়ে নারা নজানি আল্লাহ গাইব জানা দিয়া নারা আল্লাহ আর ন দেখি তোর হাতে হাঁস আমি সে হয়নি বাদি তুই এল্লাক সঙ্গুলি না খাড়িব যে নাকি দাওয়া করে মানুষের কথা ইনসা করে সময় যে নাকি দাও করে তো সঙ্গুলি তার সন মানি যাগুই সন ইতে গর ন ইটা সন লওয়া না যাবো এল্লাক সঙ্গুলি লওয়া না যাবো এটা তো বাই না কায়েম করা বলি বাই না হয়ে দিন দিলে তুই তোমার যে ফাইলে মানুষ কোন হয় পারে হয় বললে দু গবান সঙ্গ দিম তোর সন না খাড়িব তুই তো কি করা বলিব ইয়া উকে ফার করা যাবো ইয়া হবে তো বলি এমনি না আলাম আঙ্কাল ইয়া যার দিক দাওয়া করে ইটা তো হবো দে ইতে হদ্দ হতা সই নে সই এম খালে খালাস ইতে একা করে গেলে উঠে যে নাকি দাওয়া কায়েম করে দিই তা যাবি লেখি তো হতো নতাইন এম কত হইলে নফার ন লই তুমি সহতা হতো গেলে ইতারা হবো তো ইনকার করে দিত কি হবো তুই সঙ্গল এইটু যদি ওল্লাই সঙ্গল হতে আল্লাহ লই আরে এই তো তিতে হাত টিয়া বাদ হদ্দে এই দিন টিয়া ইয়ে মিশা তো বাদে আর ইতে আর হদ্দে জায়গা খাড়িলে হদ দিনলে গাড়িলে ফেলে হদ্দি এক গাড়ি ফলানো গাড়ি আন এক গড়ি আন নিলে এনে আইন হলো ইলে তাহাকি গুড়ি বরাবর সিফত লোক হবো পারে খেলে হদ্দ সঙ্গ হতে আর নিকা লম্ব নামতাম দরিয়া দেয় মানুষের খাজি করে মত দেওয়া তাহলে ফাঁকে নাম নিলে বরাবর নিলে যাতে সঙ্গ দিব খালাস এনেলে উঠে দাও কবল নইব ইতিন কাল গদ দিয়ে হয়ে যাব গই তো ইয়ান যদি কায়দা যে তারা ইনসাফ করে তারা হজর দিয়ে তোমারা ইয়ান সাইও ইয়ান খাজি করলে নবীয়ে শিখাই দিয়ে দিই তোমারও ইনসা করতে পারে ইয়া হতো মানুষ ইনসা মাদে গলত করে ও যে নাকি দাওয়া করে ইটা হতো তত সভ্যতা আছে না নাই গবা আছে না নাই এন সঙ্গ চাই এং হ সঙ্গ করলে ইটা হতে মানি যাগুই ইউ উতারা হতি তত ইটা হতো হতে ইনকার করেন না হতে হতে মাননে করে আয় না মানি তো হতে মিশা হতে এম করে ইটা দিয়ে সঙ্গ লাবা দি ইতিয়ে সঙ্গ ইতি সঙ্গ ইয়ার মধ্যে যে দাওয়া করি তো ইটা সন ল না যা যে ইনকার করি তা সন ল যা দি ইয়ার তোমাকে হওয়া যাবো খালাস ইতি ইনকার করি যে এ নলে তুই হক নভর ইনকার করি তো হতে আসই তুই এখন যদি এম কথা হলে ইত্যাদি মিশা আহতেন লাগে খাজিদ এলম লয় আরে খাজিদ এলম লয় খাজি জানা দিয়ে আল্লাহ রে حكم قدنا فدي خازية ظاهر إن لا قدي هذا حكم قدي بودي باقي الله تعالى مثلا أتلا النبي صلى الله عليه وسلم كي قال زي خوني كي أصلا حق حفلا ميسا سون قدي هذا لا ميسا لا إتون أو تقول حد ديا يعني قاعدة يعني أنا شو نقول بزوج يعني الأمر قدي حديث حسن بلغي إمام نووي رواه البيهقي في السنن الكبرى والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم.